السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا আলোচনা করছিলাম গত কয়েকদিন ধরে পাপ তার শাস্তি দিন। আজকে কিছু কথা বলব, দুনিয়াতে কি পাপের কোন কারণ শাস্তি আছে, জবাব কি হবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে দুনিয়াতে শাস্তি দিতে পারে এবং আখেরাতে মাফ করতে পারে। কোন পাপ মাফ করেন না আল্লাহ তাআলা? তওবা না করে মারা গেলে শিরকের কুফরি নাস্তিকতার পাপ আল্লাহ মাফ করে, তওবা না করে। তওবা করলে দুনিয়াতেই মাফ পায়। যদি তিনি না চান তাহলে জাহান্নামে শাস্তি ভোগাবেন, দুনিয়াতে শাস্তি না দিয়ে আখেরাতে শাস্তি দেবেন। আর যদি তিনি চান দুনিয়াতেও শাস্তি দেবেন এবং আখেরাতেও শাস্তি। কোন কোন পাপ এমন আছে দুনিয়াতেও শাস্তি দেবেন এবং আখেরাতেও শাস্তি দেবেন। মানে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি, এ দুনিয়া লাঞ্ছনা এবং আখেরাতে হচ্ছে কঠিন শাস্তি। তো পাপ হচ্ছে এমন জিনিস যে দুনিয়াতেও কারেন্ট শাস্তি পাওয়া যায়। আমরা আজকে ব্যক্তি জীবনে পাপের কারেন্ট শাস্তি কি সেই নিয়ে আলোচনা করব। মানে আপনি একজন ব্যক্তি, এই ব্যক্তি জীবনে কি কোনো প্রভাব আছে পাপের? অবশ্যই আছে। পাপ একটা অভিশাপ, আসলে পাপ হচ্ছে একটা যে কোনো ধরনের পাপ একটা অভিশাপ। আর যে পাপ বিশেষ করে বারবার হয়ে যায়, একটা পাপ জীবনে ঘটে গেল তওবা করলে আলাদা কথা, কিন্তু সে কথা না। এমন পাপ যে পাপ আপনার ডেলি, প্রায় ডেলি কিংবা সপ্তাহে কিংবা মাসে কিংবা বছরে ঘটছে, এমন পাপ, সেই পাপের প্রভাব আছে। এক হচ্ছে যে আল্লাহর ইবাদত করেন না তার পাপ। যেমন আপনি নামাজ পড়েন না, এটা পাপ তাই না? তো আপনি যদি নামাজ না পড়েন তাহলে কি ব্যক্তি জীবনে আপনার কোন প্রভাব পড়বে? কোরআন বলছে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নামাজিকে বাধা দেয় কিসে থেকে? খারাপ কাজ। তার মানে হচ্ছে যে আপনি যদি নামাজি না হন আপনি খারাপ কাজ করবেন, জরুরি না, অনেক বেনামাজি আছে নামাজি থেকেও ভালো তাই না? কিন্তু নামাজ মন্দ কাজ থেকে বিরত রাখে, আপনি মন্দ কাজ থেকে বিরত হতে পারবেন না, কেন না আপনি নামাজি নন। পাপ অভিশাপ। আর একটা হচ্ছে বান্দার হককে পাপ, তেমন যে পাপ বান্দার সাথে মানে সংশ্লিষ্ট। আপনি একজনকে মারলেন, আঘাত করলেন, একজনকে গালি দিলেন, একজনের চুগলামি করলেন, একজনের গীবত করলেন, এর প্রভাব আছে না নেই? একবারে সাথে সাথে যদি জানতে পারে আর যদি তার ক্ষমতা থাকে তাহলে প্রতিশোধ বিনিময় গ্রহণ করতে তারা প্রস্তুত হবে না? হবে না, অবশ্যই হবে। তারপরে বুঝতেই পারছেন কোথায় কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছবে। আর একটা পাপ হচ্ছে সামাজিক পাপ, যদি আপনি ব্যবচারে অভ্যস্ত হন, ব্যবচারে অভ্যস্ত হন, ব্যবচার করছেন, একটা ধরছেন একটা ছাড়ছেন, একজনের সাথে প্রেম ভালোবাসার নাম দিয়ে বিভিন্ন রকম নারী পাচার অনুত্তম বিভিন্ন রকমের পাপ আছে। তারপরে ধরুন মদ খাওয়া, হিরোইন খাওয়া ইত্যাদি। তো এইসব যে সামাজিক মানে সমাজ বিরোধীরা করে, এ পাপ হচ্ছে এমন পাপ যার প্রভাব সমাজে পড়ে এবং ব্যক্তির জীবনেও পড়ে। আমরা ধীরে ধীরে সেই কথা আলোচনা করব। অভিশাপের প্রতিফলন ঘটে জীবনের পরতে পরতে। আমরা দেখব জীবনের কোন কোন ক্ষেত্রে পাপ দ্বারা মানুষ প্রভাবান্বিত হয়। যে পাপ করে তার ব্যক্তিত্বে পাপের ছাপ লাগে, বৈয়ক্তিক জীবনে পাপের প্রভাব প্রকটিত হয়, পাপের কারেন্ট শাস্তি তার জীবনে অভিশাপ ডেকে আনে, পাপের প্রতিফল তার জীবনকে দুর্বিষহ করে তোলে, পাপের ফলে পাপি তার জীবনে কোনো ভালো তৌফিক পায় না, যখন সে পাপ করছে তখন ভালো তৌফিক করতে পারবে? আর জীবনটাকে উপভোগ করো, কোন কোন মানুষ আছে যে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো? তো বাঁচবো কিনা ঠিক নেই, যেমন একটু আগেই বাদশাকে শুনছিলেন, যে সুগার টুগার মাপিয়ে লাভ নেই, যে খেয়ে যাও যখন মোর মরণ হয় লেখা আসবে তোর দিবে, যখন মরবো তখন মরে যাবো, অতএব মেপে টেপে খাওয়া টেনশন নিয়ে লাভ নেই, খাও খেয়ে যাও, কথাটা ঠিক না ভুল? ভুল, কিন্তু অনেক মানুষই এই কথা বলে থাকে। অনেক মানুষ এটা বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। তো তাদের জীবনে শুধু খাওয়া দাওয়াই এবং এই জীবনটাকে উপভোগ করো, অসাফল্য হয় তার নিত্য সঙ্গী, কিন্তু সে পাপই সাফল্য লাভ করতে পারে না, সঠিক সিদ্ধান্ত গ্রহণ সে করতে পারে না, সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয়, হক তার জীবন থেকে লুকিয়ে বেড়ায়, তার অন্তরাত্মা কলুষিত হয়, কালিমালিপ্ত হয়, কালো হয়ে যায়। আর এ কথা কোরআনে আল্লাহ বলছেন না, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে পাপ তারা করত, যে গুনাহ করত, তা তাদের অন্তরকে জং ধরিয়ে দিয়েছে। স্বাভাবিক কথা, এই জন্যে অন্তর যখন অন্ধ, অন্তর হচ্ছে একটা প্রজ্বলিত দ্বীপের মতো, যে লাইট চলছে, এবার লাইট যে পাঁচটা আশপাশটা যদি হ্যারিকেনের কাঁচের মতো কালো হয়ে যায়, তো সেই লাইটে কোনো কাজ হবে? কাজ হবে। মানুষের হৃদয় এরকম লণ্ঠন, হৃদয়ের আশেপাশে কাঁচ আছে, সেই কাঁচ যদি মনে করুন আপনার কালি হয়ে যায়, কালিমা জমে যায়, তাহলে কোনদিন আপনার ইয়ে কাজ করবে না, কি কাজ করবে না, হৃদয়ে কাজ করবে না, হৃদয়ে আলো পাবে না, আপনি রাস্তা দেখতে পাবেন না ইত্যাদি। সুতরাং পাপের প্রভাব হল কি, যে আপনার অন্তর কালি হয়ে যাবে, হৃদয় কঠোর হয়ে যাবে, দেখবেন যে আপনার জীবন মানে এমন শক্ত হয়ে গেছে মন, যে আপনার নরম মন হবে না, কাউ কারোর প্রতি দয়া হবে না, কাউকে আপনি দয়া করতে পারবেন না ইত্যাদি। ভালো কাজে আল্লাহর জিকিরে সর্বদা আলস্য সৃষ্টি হবে, নামাজে ঢিল ঢিল মারবে, জিকিরে ঢিল মারবে, জীবনের অনেক মূল্যবান সময় অযথা নষ্ট হয়ে যাবে, সৃষ্টির প্রতি ঘৃণা আসে, তার প্রতিও ঘৃণা জন্মে, সৃষ্টির প্রতি ঘৃণা আসে, তার প্রতিও সৃষ্টির ঘৃণা জন্মে, তার মানে যে পাপ করছে তাকেও লোকে ঘৃণা করবে? করবে না, অবশ্যই করবে। নিশ্চয়ই একজন মানুষ যে একজন মাতাল হয়, সে মাতালকে কে ভালোবাসে বলুন? মাতাল ছাড়া আর কেউ বাসবে না, তার স্ত্রী ভালোবাসবে না, তার ছেলেমেয়েরা বাড়িতে আসবে চলতে চলতে, আর বাড়ির লোকের কি বলে আপনারা নিশ্চয়ই জানেন। মহান প্রতিপালকের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, এ তো সবার আগে কথা। আল্লাহ তারা বা অবাধ্যাচরণ করলে, চাহে নিজের ইবাদতের ক্ষেত্রে হোক কিংবা বান্দার আপোষে আচরণের ব্যবহারে, আচার ব্যবহারে, লেনদেনের ক্ষেত্রে হোক, তখন আল্লাহর সাথে সম্পর্ক, বান্দার সাথে সম্পর্ক, আপনি আমার কাছ থেকে 10,000 টাকা ঋণ দিলেন না, সম্পর্ক বাড়াতে হলে খারাপ হবে। আল্লাহ দিচ্ছি দেবো দিচ্ছি দেবো, পাহাড় এই যেমন কাজ করালো বেতন দিল না, বেতন দিল না, তারপরে দিচ্ছি দেবো দিচ্ছি দেবো, এটা কি? এটা মানুষের সাথে সম্পর্ক সৃষ্টি হয়, মানুষকে অভিশাপ দেয়, পারলে পরে আমাদের দেশে বিভিন্ন আন্দোলন শুরু হয়, শ্রমিক আন্দোলন হচ্ছে, বিভিন্ন রকমের ধর্মঘট হচ্ছে, কি জানো? আর এই যে মানুষকে উত্তক্ত করার মানে তার সাথে সাথে আল্লাহ তারা রাগান্বিত হচ্ছে না হচ্ছে না, আল্লাহ তারা রাগান্বিত হচ্ছে, দুনিয়াতে মানুষ ক্ষিপ্ত হচ্ছে আপনার প্রতি এবং আকাশে আল্লাহ তালা আপনার প্রতি রাগান্বিত হচ্ছে, তার দরবারে তার কোন প্রার্থনা মঞ্জুর হয় না। কখন মঞ্জুর হয় না প্রার্থনা? কখন দোয়া কবুল হয় না আল্লাহর কাছে? দোয়া কখন কবুল হয় না? বিশেষ করে হারাম খেলে হারাম করবে, আপনার পেটে যদি হারাম খাবার থাকে, আপনার গায়ে যদি, দেহে যদি হারাম রক্ত থাকে, আপনার দেহে যদি হারাম পোশাক থাকে, আরাম পয়সা কেনা, দোয়া কবুল হবে? তাহলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন? কবুল করবেন, তাহলে দোয়া কবুল হবে না, তাহলে এটা দুনিয়াতে কারেন্ট শাস্তি। পাপীর আয়ু ও তার রুজির বরকত নিশ্চিন্ন হয়ে যায়, তার আয়ু বরকত নিশ্চিন্ন হয়, ওই যে বলল না যে যাহাই হবে কিন্তু আসলে তার ক্ষতি হবে, এটা নষ্ট হবে, ওটা ব্যবসা শরীরে বিভিন্ন ক্ষতি হবে, আর রুজির বরকত নষ্ট হয়ে যাবে, রুজিতে আপনি দেখবেন বরকত পাবে, অনেক পয়সা কামাচ্ছে কিন্তু বরকত হবে, বহু মানুষ বহু টাকা কামায় কিন্তু তার টেকে না, এমন একটা বড় অপারেশন আসে, লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যায়, এমন একটা বড় কেস আসে, সেই কেসে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন মানুষ দেখছেন দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছে এই পাপের জন্য। পাপি দিনী ইলেম থেকে বঞ্চিত হয়। যে দিনী ইলেম আপনারা শিখতেছেন তাই না, এটা কিন্তু একটা আল্লাহ তৌফিক, এটা হচ্ছে নূর। বিশেষ করে আলেম ওলামারা যারা কোরআন হিজরি পড়ে, যারা হাদিস তফসির পড়ছেন, যারা এই ওসুল ফেকা ফেকা ইত্যাদি পড়ছেন, ইসলামের খিদমতের জন্য যারা পড়াশোনা করছেন, তাদের এলেম কিন্তু সবারই আলেম সবাইকে আলাম হতে পারে। বহু তো মানুষ পড়ছে, আপনি দেখুন কত শত মাদ্রাসা দেশে, কত শত ছাত্র, কিন্তু কজন আলেম হয়। আলেম বলতে যাকে আলেম বল, মানুষ তো বহু, পৃথিবীতে বহু মানুষ আছে, মানুষ বলতে মানুষ কজন আছে? মুসলিম তো অভাব নেই, কিন্তু মুসলিম বলতে খাঁটি মুসলিম কজন আছে? এলেম যারা তলব করছে, এই এলেম তলব করা যদি এলেম তলব করার সাথে পাপ করে, মাদ্রাসায় পড়ছে কি স্কুলে পড়ছে, আর সেই সঙ্গে যৌন সংক্রান্ত বহু পাপ, যেমন হস্তমৈথুন করছে, কোন মহিলার সঙ্গে নষ্টিগোষ্ঠী করছে, প্রেম ভালোবাসা করছে, কিংবা ব্যভিচারে লিপ্ত আছে, ইত্যাদি ইত্যাদি পাপ হয়ে থাকে যুবকদের, সেই ক্ষেত্রে সে এলেম থেকে বঞ্চিত হয়, এই শ্রেণীর পাপ থেকে সে এলেম পায় না। প্রথমত যদি সে একজনের সাথে ফেঁসে যায়, তাহলে তার দিলটা, তার মনটা, তার হৃদয়টা, তার মগজ মস্তিষ্ক সব সময় ওই দিকে থাকে, তাই না? এখন তো মাশাআল্লাহ SMS এর যুগ। আল্লাহ, আমার কাছে কোন কোন মানুষ টাকা নিতে আসছে, বলছে দাও টাকা দাও, আড়াই দিকে চলছে, কি ব্যাপার, কথা মুখ তুলে কথা বলছে না, গাড়ির ড্রাইভার গাড়ি চালাচ্ছে, এক কথা তাকাচ্ছে, আর হ্যাঁ এদিকে ফেসবুক আর না হয় হোয়াটসঅ্যাপে লেগে আছে, হয় না, হয় না? একটা ছেলে যখন একটা মেয়ের সাথে এরকম কানেকশন শুরু করে, বিবাহ বহির্ভূত সম্পর্কে, যাকে বলা হয় ভালোবাসা, যখন বলা হয় দিল দিয়া হ্যায় যা ভি দেঙ্গে আই সনম তেরে লিয়ে, তখন তখন দিল দেওয়ার সাথে সাথে জান দিতেও প্রস্তুত হবেন, আর মন পড়াশোনায় থাকবে না, ছেলের থাকবে আর না মেয়ের, শাস্তি, এটা কারেন্ট শাস্তি। তারপর ধরুন আরো আগে যাবে না, ইত্তেদাই ইশকে হ্যায় হোতা হ্যায় কিয়া, আগে আগে দেখো হোতা হ্যায় কিয়া, মানে শুরু প্রেম যখন শুরুতে হয় তখন তো শুরু হয়, আস্তে আস্তে প্রেম যখন গভীর হয় তখন, প্রেম যখন জানাজানি হয় তখন হচ্ছে আসল মজা, তাই না? তখন হচ্ছে আসল মজা। এবার যদি ঘরের লোক মেনে না নেয়, পাশের বাড়ির কি বলে প্রতিবেশীর লোক দেখতে পায়, তখন বদনাম শুরু হয়, বদনাম চর্চা, অমুক্ত মেয়েটা ঢেমন বেশা, ও ছেলেটা খারাপ, এই লম্পট অমুক তমুক বলতে বলতে শেষকালে যখন বিয়ে করতে চায়, আর বিয়ে দেওয়া না হয় তখন উভয়ে কি করে, এহ জন্মে দেখা হল না প্রিয়, দেখা হবে পরে জন্ম, পরে জন্মে দেখা হবে, এটা বলছে লাইলি মজনু, প্রেম করেছিল বিয়ে করতে পারেনি, বিয়ে হয়নি, পর জন্মে জান্নাতে বিয়ে হবে। আর বরযাত্রী কারা যাবে জানেন, তারা দাড়িতে একদম হাত দেয়নি, হাত দেয়নি মানে কি, দাড়িতে খুঁট ঠেকায়নি, শুনেছেন এইসব গল্পগুলো? এরা মনে করে যে পর জন্মে আত্মহত্যা করলেই কি হবে, পর জন্মে দেখা হবে, আবার আকর্ষণ তারা এই জন্য বাবা ফিরো না, পর জন্মে বিয়ে হয়নি, এসব ভুল ধারণা, আর এই জন্য আত্মহত্যা করে অনেকে, এরা হচ্ছে বেকুফ, ডবল ক্ষতিগ্রস্ত, ইহকালও গেল আর পরকালও গেল। তারপর ধরুন যদি কেস টেস অমুক হ্যাঁ কোর্ট কাছারি হয়, তারপর জেল, অনেক সময় অপহরণ, অনেক সময় আরো অনেক কিছু, অনেক কিছু ঘটে, তারপর ধরুন পেটে বাচ্চা আসলো, বাচ্চাটাকে নষ্ট করা রান্না তো সময় মুশকিল আছে, তাহলে আবার মানুষ খুন হল, ভ্রূণ নষ্ট করা হল, বিভিন্ন রকম অনেক ক্ষেত্রে ত্রিকোণ প্রেম যদি হয়, দেখে যে আমার প্রেমিকা আরেকজনের সাথে লাইন আছে, তখন কি হবে, কেউ তো নিজে আত্মহত্যা করে, আবার কেউ গিয়ে তাকে খুন করে যে তার প্রতিপক্ষ, তার মানে ডবল বড় হয়ে গেছে এখন, তাই না? তো এইরকম ধরনের বহু কিছু ঘটে। আপনি দেখবেন বহু বিবাহিতা মহিলা, বিবাহিতা মহিলা তার বাচ্চা পর্যন্ত আছে, কিন্তু একজনকে ভালোবাসা হয়ে গেছে, ভালোবাসাকে বিয়ে করবে, স্বামী থাকলে পরে স্বামীকে কি করে, খুন করে, ছেলে থাকলে ছেলেটাকেও খুন করে। এইখানে এখন তো দিয়ে অহরহ আপনি খবর দেখবেন টিভিতে, পেপারে, ছেলে খুন করেছে কেন, না প্রেমিক বলছে তোমার ছেলে রয়েছে তোমার বিয়ে করবো, তো ছেলে দাও, একটু বাধা হচ্ছে প্রেমের কথা, বাধা সরিয়ে দাও, কাঁটা সরিয়ে দাও, আমি বিয়ে করব। স্ত্রী মানে নাটক করছে, নাটক প্রেমিককে বলছে যে তুমি আমার বাড়িতে আসবে, আমার স্বামী এখন একা আছে, ওকে মেরে খুন করে দেবে আর আমাকে রশিতে বেঁধে দেবে, দিয়ে তুমি চলে যাবে। তারপরে কেস সাজা উঠছে, আর কিছু লন্ডন ভন্ডকে জিনিসপত্র নিয়ে চলে যাবে, বলবো যে রাতে ডাকাতি করেছিল, আমার স্বামীকে খুন করেছে। তারপরে পরের কি হবে সবাই জানে যে ডাকাতি করে স্বামী মারা গেছে, তারপর তুমি আর আমি কি হয়ে যাব, ইহ পরজনমের সাথে হয়ে যাবো, বুঝতে পারছেন? তারপরে যাক, আর আমাদের সিআইডি পুলিশ তো আর কম না, তারা ঠিক খুঁজে বের করে নেয়। ডাকাতি পড়লো তোমার আশেপাশে প্রতিবেশী লোককে জানতে পারলো না, তুমি কেউ চেঁচাচেঁচি করলে না, তোমাকে বেঁধে দিল আর তুমি চুপ করে থাকবে, তোমার স্বামীকে খুন করে দিলে তুমি চুপ করে থাকবে, তারপরে যখন দু চারটি ঘা পরে, বুঝতেই পারছেন কি বলে রিমান্ড নাকি বলে ডাকে, তখন আপনা আপনি বেরিয়ে যায়, পাপ পাপ করে সব ভুলে যায়। তো এগুলো হচ্ছে পাপের প্রভাব দুনিয়াতে, পাপের প্রভাব। কি বলতে যাচ্ছিলাম, যে যে যারা ভালোবাসায় পড়ে, যে ছাত্র কলেজের হোক অথবা মাদ্রাসার হোক, ছাত্র যদি ভালোবাসায় পড়ে তাহলে তার জীবন বরবাদ হয়ে যায়, পড়াশোনায় তার ভালো মন থাকে না, এই জন্যে দেখবেন স্মরণ শক্তি কমে যায়। এই প্রেম ভালোবাসা পাপের কারণে স্মরণ শক্তি কমে যায়, যৌন চিন্তা সবসময় থাকবে, স্মরণ শক্তি কমে যাবে। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার ওস্তাদের কাছে অভিযোগ করলেন, ওয়াকিয়ে ওস্তাদের নাম কি, ওয়াকিয়ে, বললেন ওস্তাদ পড়ছি কিন্তু মনে থাকছে না, কি করা যায়? তো বলে বেটা তুমি কি কোনো অবাধ্যাচরণ কোনো পাপ টাপ করো, পাপ থেকে দূরে থাকো, তাহলে পড়া মনে থাকবে। আরবিতে ইমাম শাফি সেই কথাটা মানে লিখেছেন, শাকাউতু ইলা ওয়াকিইন সু আহিফজি فارشدني الى ترك المعاصي واخبرني بان العلم نور ونور الله لا يهدى للعاصي كنا বললাম না লাই ওয়াকাল আসি আছে, বললেন কি যে আমি ওকি ওস্তাদ ওকির কাছে অভিযোগ করলাম যে আমার স্মৃতি শক্তি ভালো থাকছে না, মনে থাকছে না, বড় মনে থাকছে না। তো তিনি বললেন তুমি পাপ বর্জন করো, আর বললেন ইলম ইলম হচ্ছে নূর, এলমে হচ্ছে নূর, আর নূরুল্লাহ উদারে আসি, কোন পাপাচারীকে আল্লাহ নূর দান করা হয় না। তাহলে এটা তো একটি প্রভাব যে নূর, সেই নূর থেকে আপনি বঞ্চিত হবেন পাপের কারণে, পাপের পোশাক হয় লাঞ্ছনা, পাওনা হয় বঞ্চনা, প্রাপ্য হয় অপমান, ব্যক্তিত্ব হয় দুর্বল। এখানে যেন ধরা পড়লো ধরে জুতো খায় না খায় না, মার খায় কত রকম ঝামেলা। পাপ পাপের শত্রু তৈরি করে, নিজের হৃদয়কে সংকীর্ণ করে, বন্ধু ও সঙ্গী হয় পাপাচারী নানা মানুষ, বন্ধু ও সঙ্গী হয় পাপাচারী নানা মানুষ, তার ওই পাপের সঙ্গে পাপের যোগ থাকবে, চলে চলে মাস্তুত ভাই হবে, তাই না? যে যেমন সে সেরকম সঙ্গী খুঁজবে। তো এই অবস্থা হয়, নিজের জীবনকে সংকীর্ণ করে, পাপি সদা উদ্বিগ্ন থাকে, দুশ্চিন্তা অস্থিরতা নিরাপত্তাহীনতা, চোরের মন পুলিশ পুলিশ, অনিশ্চয়তা অস্বস্তি বোধ করে সর্বদা, এই বিশাল পৃথিবী যেন তার কাছে সংকীর্ণ মনে হয়, পাপির মুখমণ্ডল থেকে নূর ও লাবণ্য তুলে নেওয়া হয়। দেখবেন সাধারণত যারা পাপি আর কি অপরাধী, তাদের চেহারা কি থাকে না, নূর থাকে না, লাঞ্ছনা থাকে, অন্ধকার থাকে, তার চেহারার ঔজ্জ্বল্য বিলীন হয়ে যায়, পাপের কালিমা তার মুখমণ্ডলকে কালো করে দেয়, পাপের তাপ দাহে তার চেহারা যেন ধসে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, পাপের কালিমা আছে মুখমণ্ডলে, অন্ধকার আছে হৃদয়ে, রেয়াস আছে রুদিতে, এবং ঘৃণা ঘৃণা আছে সৃষ্টির মনে, চারটে ক্ষতি। তাহলে পাপ করলে চারটে ক্ষতি দুনিয়াতে কি, প্রথমত আপনার চেহারা কালি হয়ে যাবে, দ্বিতীয়ত আপনার হৃদয়ে অন্ধকার হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে, নূরহীন হয়ে যাবে, আপনার রুজি কম হয়ে যাবে, এবং সৃষ্টি আপনার প্রতি ঘৃণা করবে। অপরাধীর জীবন সংকীর্ণতা মনে হয়, সব কিছুতে যেন নাই নাই চাই চাই লেগে থাকে, কোথায় পাবো কোথায় পাবো, আরো দাও আরো চাই, হাতে দই পাতে দই, তবু বলে কই কই, ধন ধন গাড়ি বাড়ি থাকতেও যেন অভাব মেটে না, চাহিদা পূরণ হয় না, ধনী হয়েও দারিদ্রের মতো জীবনযাপন করে, বাধ্যত সুখী হল, এবং সুখের সমূহ সামগ্রী থাকলেও মনের ভিতরে সুখ পাখি বাসা বাঁধে না, যেহেতু সে অপরাধী এবং আল্লাহর বিধান থেকে বহু ক্রোশ দূরে অবস্থানকারী। অপরাধী চায় না আল্লাহর বিধান, চায় না তা সে মানা করুক, বা চায় না তা সে দেশে, চায় না সে তা মান্য করুক, মানে আল্লাহর বিধান মান্য করুক, চায় না সে যে আল্লাহর বিধান দেশে প্রতিষ্ঠিত হোক, তখন আল্লাহর আইনের বিরোধিতা করে, আর আল্লাহর আইনকে যারা মানে চায় তাদের প্রতি তাদের বিরোধিতা বেড়ে যায়, লেগে যায়। এমন লোকের জীবন সম্বন্ধে মহান আল্লাহ বলেছেন তাদের দুটি শাস্তি, একটা শাস্তি দুনিয়াতে আর একটা শাস্তি কিয়ামতে। আল্লাহ তাআলা বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহি যে আমার স্মরণ থেকে বিমুখ হবে অবশ্যই তার হবে সংকীর্ণতাময় জীবন। আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সে বলবে হে আমার প্রতিপালক, কেন আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করলে, অথচ আমি তো চক্ষুষ্মান ছিলাম, মরার আগে আমি দেখতে পেতাম। তিনি বলবেন, আল্লাহ বলবেন, তুমি এরূপ ছিলে, আমার নিদর্শনা বলি তোমার নিকট এসেছিল কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে। আয়াত পাঠ করা হয়েছিল, কোরআন শোনানো হয়েছিল কিন্তু তুমি ভুলে গেছিলে। ভুলে গেছিলে মানে কি? ভুলকে করনি, শোনি, মারনি, জানি। হ্যাঁ, সেইভাবে আজ তোমাকে ভুলে যাওয়া হবে, আর এইভাবে আমি তাকে প্রতিফল দেব যে সীমা লঙ্ঘন করেছে ও তার প্রতিপালকের নিদর্শনে বিশ্বাস স্থাপন করেনি। আর পরকালের শাস্তি অবশ্যই কঠোরতর ও চিরস্থায়ী। দুনিয়াতে কিছু শাস্তি যতক্ষণ থাকে ততক্ষণ, যতক্ষণ জেল ভুগলো তারপর পাঁচ বছর, দশ বছর, দশ বা কিংবা চোদ্দ বছর, যাবজ্জীবন জেল হলো। যাবজ্জীবন জেল কত বছর? মোটামুটি চোদ্দ বছর। তারপরে যাই হোক, ছুটি ছাটা কত কি আছে, কত নিয়ম আছে। আর আখেরাতের জীবন ক বছর আছে নন্দা? আখেরাতের জীবন কত? আখেরাতের শাস্তি, আখেরাতের জীবনের যে শাস্তি সেটা কত বছর? এবার যদি সেই পাপ হয়, হয়তো আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় আছে, সে শাস্তি ভুগিয়ে তৌহিদ থাকবে, তাই না? কি থাকলে জান্নাতে যাবে? তৌহিদ থাকবে, তৌহিদের সঙ্গে নামাজ, তাই না? তৌহিদ থাকলে একদিন না একদিন জান্নাতে যাবে। আর যদি তৌহিদ জিনিসটাই না থাকে, যতই নামাজ রোজা হওয়ার জায়গা থাক, কোনোদিনই বেহেস্তে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। এ হল আখেরাতের শাস্তি, আল্লাহ মুস্তাহান। আপাত দৃষ্টিতে মনে হবে সে অপরাধ খুব, যে অপরাধী খুব সুখী, সুখী পৃথিবীর বুকে তার চাল চলন দেখে মনে হবে সে খুব আনন্দে আছে কিছু। কিন্তু জেনে রাখবেন যে কিছু মানুষ কি, বেশিরভাগ অধিকাংশ মানুষ সুখী না। অধিকাংশ মানুষ দেখবেন যে ভালো হাসি খুশি মন আপনার সঙ্গে মিশছে, কিন্তু ভেতরে কি তার আগুন চলছে। দুনিয়া মে এসে ভি লোক হতে হ্যাঁ, দুনিয়া মে এসে ভি কুছ লোক হতে হ্যাঁ, জো মাহফিলো মে হাসতে হ্যাঁ লেকিন তনহাই মে রোতে হ্যাঁ। মাহফিলে দেখবেন বসে আছে, মজলিসে বসে আছে, হাসি মজা করছে, কিন্তু যখন নির্জনতায় যায়, বাড়িতে যখন একা যায়, তখন তার চোখ দিয়ে পানি আসে। আছে তো সুখী দেখে মনে হলো, কিন্তু সে আসলে সুখী নয়। নানা অপরাধ ও পাপাচারের মাধ্যমে তার জীবনযাত্রা নির্বাহ হয়। রাত্রে গান বাজনা শুনতে শুনতে, বেশ্যাদের রূপ দেখতে দেখতে ঘুমের কোলে ঢলে পড়ে টিভি, তাই না? টিভি দেখতে দেখতে সকাল হলে আবার সেই গান বাজনা ও বেশ্যার তাকে গুড মর্নিং বলে। ব্যক্তি চাপ চা খেতে বসলো, টিভিটা অন করে দিল, কি দেখলো? আবার সেই বেশ্যা, আবার সেই অবৈধ নারীর মুখ, সুন্দরীদের মুখ দেখলো, গুড মর্নিং বলল। তার মাঝে কি আল্লাহ স্মরণে আসবে? সে কি বলবে? আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা, নাকি বলবে আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা? বলবে ভাবসব কেন? ডাইরেক্ট টিভি খুলে গুড মর্নিং বলবে তাদেরকে, ওই সব নর্তকীরা, ওই সব হিরোইনরা ইত্যাদি। আচ্ছা, কাজের তাগিদে বাইরে যায়, গাড়িতে বসে স্টার্ট দিতেই অটোমেটিক গান বেজে ওঠে, নিজ মুখে মুখাগ্নি সিগারেট ধারণ করে, তাই না? অতঃপর পথে যেতে যেতে কিশোরী বা তরুণী দেখলে তার দৃষ্টি আকৃষ্ট হয়, নিম্নিমেষ তাকিয়ে তার বয়ে যাওয়া রূপ যৌবনের সুরা পান করে। তাহলে কতগুলো পাপ হচ্ছে একসাথে? গাড়িতে বসলো, গান বাজনা, মুখে সিগারেট, চোখে, একসাথে কত রকম পাপ করছে। অবসর সময়ে মনের মতো বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা জমায়, চলে তাস কেরামের মহাভাটা, চলে আরো অন্য কিছু, অনেকে মদ খায়। অনুরূপ মহিলা রাত্রি যাপন করে, বাড়ি থেকে বের হয় সাজসজ্জা করে পোশাধিকা হয়ে, অর্ধনগ্ন দেহে সুবাসিতা হয়ে চাল চলনে অঙ্গ ভঙ্গিতে যুবকদের দৃষ্টি ও মনকে আকৃষ্ট করে, তার সেই আচরণ যেন বলে লুক মি, টাচ মি, কিস মি, দেখো আমাকে, আমি কত সুন্দরী, তাই না? আচ্ছা, এক শ্রেণীর মেয়ে মহিলা যারা জান্নাতে সুগন্ধ পাবে না, প্রসাধনের ব্যাপারে এক শ্রেণীর মহিলা জান্নাতে সুগন্ধ পাবে না, কোন মহিলা? যারা এইভাবে উটের খুঁজের মতো চুলের খোপা বাঁধে, কেন মহিলাটা দারুণ চুল, এত চুল, তাহলে কত সুন্দরী, মানে মানুষের যেভাবে যুবক আকৃষ্ট হয় সাধারণত চুল দেখে আকৃষ্ট হয়, এবারে তার সব ঢাকা আছে কিন্তু চুলটা উঁচু হয়ে আছে, এই চুল উটের খুঁজে হিলে যাওয়া খুঁজের মতো। অবশ্য আর একটা দোষ আছে, কি দোষ? কাশিয়াতুন আরিয়াতুন, লেবাস থাকবে দেহে কিন্তু আসলে নাঙ্গা উলঙ্গ, আসলে কিন্তু দিগম্বরী, দেহে লেবাস আছে, এখানে ওখানে জড়ানো আছে, পেট দেখা যাচ্ছে, ভুঁড়ির ভাঁজ দেখা যাচ্ছে, তারপরে পিঠ দেখা যাচ্ছে, অনেক সময়ে ভিতর থেকে মানে লেবাস পাতলা, ভিতর থেকে সমস্ত চামড়া দেখা যাচ্ছে, সমস্ত সৌন্দর্য বেরিয়ে আছে, তার মাথার চুল বেরিয়ে আছে ইত্যাদি। তো এই মহিলার জন্য জান্নাতের সুগন্ধ আরাম, এই পোশাধিকার যেসব সময় বলে লুক মি টাচ মি, এগুলো সব এক একটা কোম্পানির নাম আপনারা জানেন নিশ্চয়ই, লুক মি টাচ মি শুনেছেন, দেখেছেন? আমাদের দেশে আছে কোন হয়তো ম্যাক্সি কিংবা হয়তো ব্রা কিংবা ব্লাউজ কিংবা মহিলাদের সব ড্রেস, লুক মি, লুক মি মানে কি, তার মানে ওটা পড়লি আমাকে দেখো, টাচ মি আমাকে ছো, কিস মি মানে আমাকে চুম দাও, বুঝতে পারছেন? এইসব কোম্পানির নাম দিয়ে এই ব্যবসা চলছে, আল্লাহ হামুস্তান। আর বাড়ি ফিরে এসে আবার সেই প্রতিমার সম্মুখে, প্রতিমা মানে টিভি, যদি আপনি এই যুবক আর ওই যুবতীকে জিজ্ঞাসা করেন কেন তুমি এমন করছো, তাহলে উত্তরে বলবে জীবনটা বড় এক হে, নানা সংকীর্ণতার মাঝে একটু আনন্দের উচ্ছ্বাস, নানা দুঃখ ভোলার জন্য একটু করে সুখে রাখতে, দেখবেন মদ খায় যাতে করে কি করবো, অনেক কষ্ট, মদ খেলে কি হয়ে যায়, সমস্ত দুঃখকে ভুলে যায়, বলে না বলে না, বলে মদ খেয়ে নেশা হয় বলে আমি সমস্ত দুঃখকে ভুলে যাই, আল্লাহ মুস্তাহান, তার কি সত্যি কি তাই না? লক্ষ্য নিয়ে যেয়ে তারাও সুখী নয়, বরং সুখকে আবিষ্কার করার অপপ্রয়াস মাত্র, তারা ওই মাধ্যমে সুখ খুঁজতে চায় কিন্তু আসলে সুখ তাতে নেই। মহান সৃষ্টিকর্তা অবশ্যই সত্য বলেছেন, তার সৃষ্টি তার নির্দেশনা না চললে অবশ্যই চলার পথ ভুল হবে, সংকীর্ণ হবে, দুর্গম হবে, তার স্মরণে বিমুখ হলে এই দশা হবে তার দুনিয়াতে, আর আখেরাতে তো যা হবার তাই হবে। যে নিজে একজন অপরাধী, সে কিভাবে মানুষকে সুখের সন্ধান দিতে পারে, নিজে সুখী নয় বলেই মানুষকে সুখের সন্ধান জানিয়ে পুস্তক রচনা করে, অতঃপর প্রকৃত সুখের দিশা নিজেই না পেয়ে আত্মহত্যা করে, যেহেতু প্রকৃত সুখ ধনসুখে নয়, নারী প্রেমে নয়, নেতৃত্বে নয়, প্রকৃত সুখ হচ্ছে মহান প্রতিপালকের সাথে স্থায়ী সম্পর্ক গড়ে তোলার সাথে। জিজ্ঞাসা করুন ওই দুনিয়াদারকে, তারা কি প্রকৃত সুখী? কখনোই না। তারা কি দুনিয়া ও তার সুখ সামগ্রী নিয়ে সুখী? কখনোই না। মহান প্রতিপালককে বিস্মৃত হয়ে সত্যই কি তারা সুখী? মোটেই না, যেহেতু মহান আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়াতাতমাইন্নুল কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা ঈমান এনেছে এবং আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশস্ত প্রশান্ত, আল্লাহর স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয়। যদি হৃদয়কে প্রশান্ত করতে চাও, মনের ভেতরে শান্তি আনতে চাও, তাহলে কি করতে হবে? আল্লাহ জিকির করতে হবে, আল্লাহ স্মরণ করতে হবে, আল্লাহ নামাজ করতে হবে, আল্লাহ ইবাদত করতে হবে, আল্লাহ তৌহিদকে মানতে হবে ইত্যাদি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়। যেন আমরা এই পাপের প্রভাব থেকে বাঁচতে পারি, তার মানেই হচ্ছে পাপ থেকে বাঁচতে পারি, পাপ থেকে না বাঁচলে পাপের প্রভাব থেকে বাঁচতে পারবো। দুই মানে ব্যক্তিত্বে বহু রকমের প্রভাব আছে, সংক্ষেপে এতটুকুই আজকে, ইনশাআল্লাহ অন্যান্য প্রভাবের কথা আগামীতে আলোচনা করব। আল্লাহ তৌফিক দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لنا ذنوبنا كلها، اللهم اغفرنا، اللهم اغفرنا واعف عنا، اللهم آمين، وصلى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.